السلام عليكم ورحمه الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. এতক্ষণ ধরে সুন্দর আলোচনা শুনলেন দেশের পরিবেশ পরিস্থিতি এবং আরো ভাবনা চিন্তা চেতনা নিয়ে অনেক কথাই শুনলেন, বলার কিছু নেই। আমি সংক্ষিপ্তভাবে উনি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন সেই বিষয়টিকে পেশ করব। কেয়ামতে কোন সুপারিশ হবে না, তবে হবে চারটি শর্তে। সেই শর্ত চারটি কি কি? এই বিষয়টার মূল বস্তু হচ্ছে এটাই, কেয়ামতে সুপারিশ হবে না। মিন কাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা লা তা কি বলে মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, তার না হবে কিন্তু কিন্তু চারটে শর্তে। সেই চারটে শর্ত কি কি? নম্বর এক, যার জন্য সুপারিশ করা হবে তাকে তৌহিদবাদী হতে হবে। নম্বর দুই, আল্লাহ তাআলার অনুমতি হতে হবে, যে সুপারিশ করবে তার জন্য আল্লাহ অনুমতি হতে হবে। নম্বর তিন, যে সুপারিশ করবে তার সুপারিশ করার ক্ষমতা থাকতে হবে, যে সে তো সুপারিশ করবে না। আর নম্বর চার, আল্লাহ তাআলার সন্তুষ্টি হতে হবে, যার জন্য সুপারিশ করা হবে তার প্রতি সন্তুষ্টি থাকতে হবে। কিভাবে? আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আপনার সময় নেব না, সময় শেষ হয়ে গেছে। একটা চোর চুরি করেছে, ধরা পড়েছে, ধরা পড়ার পর বাদশার দরবারে তার শাস্তি হবে কি? হাত কাটা যাবে। এখন হঠাৎ করে যে চুরি করেছে সে কিন্তু বাদশার ছেলের বন্ধু, তার মানে রাজপুত্রের বন্ধু। সে বন্ধুর কাছে এসে সুপারিশ কামনা করছে যে ভাই তুমি তোমার আব্বার কাছে সুপারিশ করো যেন আমার হাতটা কাটা না যায়। বাদশার কাছে রাজপুত্র এসে সুপারিশ করল চোরের হাত কাটা মাফ হয়ে গেল, এরকম সুপারিশ কি আমাদের হবে? হবে কেন হবে না? আল্লাহ তাআলার কোন আত্মীয় কোন আছে? আল্লাহ তাআলার কোন আত্মীয় বেটা, বেটার মনকে খারাপ করব, ছেলের মনকে খারাপ করব না? ছেলের মন ঠিক আছে, তোর বন্ধু ঠিক আছে, আল্লাহ। কিন্তু আল্লাহর কোন এমন আত্মীয় নেই যে যার মন রক্ষা করতে হবে। চোর যে চুরি করেছে সে কিন্তু কোন মন্ত্রীর ছেলের বন্ধু, এবারে মন্ত্রীর কাছে এসেছে, মন্ত্রী মশাই আমাকে বাঁচান, আমার তো হাত কাটা যাবে। মন্ত্রী এসে রাজার কাছে সুপারিশ করছে, রাজা তখন মাফ করে দিচ্ছে, মাফ হয়ে গেল। এইরকম সুপারিশ কি আমাদের চলবে? চলবে না। কেন? যেহেতু আল্লাহ তাআলার কোন উজির কোন মন্ত্রী নেই, আর আল্লাহ তাআলার এমন কোন ভয় নেই যে এই মন্ত্রীর কথা না মানলে আগামী বছরে ভোট পাবো না, আমার গতি উল্টে যাবে, এরকম হয়েছে নাকি? কিংবা যদি মন রক্ষা না করি মন্ত্রী তাহলে আমার রাজ্যের অনেক ক্ষতি হবে, আল্লাহ তাআলা এরকম ভয় আছে? কোনো ভয় নেই। অতএব এই রকম সুপারিশ কেয়ামতে চলবে না। চলবে কি রকম? এক চোর চুরি করেছে, সে জানে যে আমি চুরি করেছি, আমি অপরাধী, আর আর বাদশা ছাড়া আমার এ অপরাধ কেউ ক্ষমা করতে পারে না, সেই জন্য সে দরজাও যায় না, মন্ত্রীর কাছেও যায় না, তার ছেলের কাছেও যায় না, তার বিবির কাছেও যায় না, সরাসরি বাদশা নন্দারের কাছে আরোপ জানাচ্ছে, আর্জি জানাচ্ছে, বাদশা নন্দার আমি কাউকে চিনি না, আমি কারো দরবারে যাই না, কেবল আমি আপনাকে চিনি, আমি আপনার কাছে সুপারিশ কামনা করছি। তখন বাদশা স্বাভাবিক বা সাধারণ আইন যাতে ভঙ্গ না হয় আইন রক্ষার জন্য একজনকে ইঙ্গিত করে দেন, ইশারা করে দেন, অনুমতি দিয়ে দেন যে তুমি একটু সুপারিশ করে দাও, আমি আইনটা, হ্যাঁ আমি সুপারিশ গ্রহণ করে নেব। বাদশা জানে যে পেশাদার চোর নয়, যে শয়তানের চক্রান্তে বাই চান্স চুরি করে ফেলেছে, আর সে এই চুরির শাস্তি মাফ করাবার জন্য এখানে ওখানে যায় না, সে আমার কাছেই সব সময় চাচ্ছে, তার জন্য একজনকে অনুমতি দিয়ে ইঙ্গিত দিয়ে সুপারিশ করিয়ে তার শাস্তি মকুব করে দিচ্ছে। এই শ্রেণীর সুপারিশ কাল কেয়ামতে চলবে। এই চারটে শর্ত ভিত্তিক সুপারিশ কাল কেয়ামতে চলবে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে কোন দোয়া এমন আছে যে দোয়া নিয়মিত করলে কাল কেয়ামতের দিনে আল্লাহর নবীর সুপারিশ অনিবার্য হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে? আজানের পর দরুদ শরীফ পড়ার পর আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতুল কায়েম, তাই না? এই দোয়া পড়লে সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আর একটা কথা বলি, আমরা যারা আমাদের তৌহিদের দর্শে আসেন তাদের মনে একটা খটকা লেগেছে আমি জানি, সেটা হচ্ছে আমাদের হুজুর বলেছেন যে আল্লাহ তাআলা রমজানের রাত্রে বা প্রত্যেক শেষ তৃতীয়াংশের শেষ রাত্রে আর কি, শেষ তৃতীয়াংশের রাত্রে আল্লাহ তাআলা আরশ ছেড়ে নেমে আসেন। এই কথাটা খটকা লাগার কথা, আরশ ছেড়ে নেমে আসেন কিনা এই শ্রেণীর কথা, বা আরশ থেকে নেমে আসেন। আরশ থেকে নেমে আসা মানেই হচ্ছে আরশ খালি হওয়ার কথা, এইটা আরশ থেকে নেমে না বলে শুধু আল্লাহ নেমে আসেন এই কথাটা মনে রাখবেন যে আল্লাহ নেমে আসেন। আল্লাহ আরশ সহ নেমে আসেন না আরশ থেকে নেমে আসেন এই কথাটা মনে রাখবেন না, এটা আমাদের বাড়তি কথা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? খালি মনে রাখবেন যে আল্লাহ তাআলা নেমে আসেন, বাস। এবারে আমাদের আগামী প্রশ্ন এবং চলুন, আমাদের হুজুর কিন্তু এখতিয়ার করবেন, আমি এখতিয়ার করবো না, উনি করবেন না, আর কেউ মুখের উত্তর দেবেন না, হাত তুলবেন, এরকম হয় স্বাভাবিক। আপনারা জানেন আমাদের বারবার বলতে হবে, এখানে বারবার হয় আর যে খবরদার প্রশ্ন নষ্ট করবেন না মুখে উত্তর দিয়ে। প্রথম প্রশ্ন, উনি এক পীর সাহেবের কথা বললেন যিনি নাকি ইঞ্জিন হয়ে পীর অলির সমস্ত আর সমস্ত নবীর কামরা গুলোকে টেনে নিয়ে যাবেন, তার মানে সবাইকে পার করবেন উনি আর কি, উনি আগে আগে থাকবেন, উনি ইঞ্জিন। ওই কোন পীর সাহেবের নাম বললেন উনি, আগে হাত তুলেন তারপর উত্তর। নম্বর দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের নাম কি ছিল? খালি হাত তুলবেন, তার বংশধরকে, তার ফুপুকে, তার চাচাকে, তার বেটিকে ডেকে কি বলেছিলেন? কাকে আপনি এখতিয়ার করেন? বলছে তোমার জাহান্নাম থেকে বাঁচো, কাকে বাঁচাও? বলুন বলুন, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, কেননা কেননা আল্লাহ আমি তোমাদেরকে সাবাত করতে, আমি তোমাদের কোন উপকার করতে পারিনি। আল্লাহ নবীর চাচাদের মধ্যে কেবল দুইজন চাচা মুসলমান হয়েছিলেন, আগে হাত তুলবেন মুখে বলবেন না কেউ, সেই দুইজন চাচার নাম কি? কেবল দুইজন চাচা মুসলমান হয়েছিলেন, দুই চাচা হাত তুলেছেন এবং আব্বাস। নম্বর শেষ হয়ে গেল, মোবাইল খুলেন সবা, রেডি বলছি 3744029546363। প্রশ্ন, আচ্ছা মোবাইলে কার্ড বেশি আছে কি? মোবাইলে কজন আছে? মোবাইলে প্রশ্ন করি দাও, প্রশ্ন করি দাও, সমস্যা। আমাদের হুজুর ওয়াজ করতে করতে বলেছেন বেনামাজিদের জন্য কোন সুপারিশ হবে না, বেনামাজিরা জাহান নামে যাবে। কোন জাহান নামে যাবে হুজুর বলেছেন? জাহান নামটার নাম কি? হাত উঠান, কোন জাহান নামে যাবে বেনামাজিরা? সেই জাহান, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বুঝতে পারছেন না কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন জায়গায় দাওয়াত খেতে দাওয়াত দিতে গিয়ে দাওয়াত খেতে গিয়ে না দাওয়াত দিতে গিয়ে ঢিল খেয়েছেন, মার খেয়েছেন? সারা রাত বসে থাকেন বেশ কঠিন প্রশ্ন করছি, আমার দেখি কারণ বলতে পারি। মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হয় তিনটে আমল ছাড়া, তিনটে আমল ছাড়া সমস্ত আমল বসে। তিনটে আমল কি কি? হুজুর ওয়াজ করতে করতে বলেছেন যে চারটি জিনিসকে চারটি জিনিসের পূর্বে গনিমত জেন, পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে। কঠিন, পাঁচটা জিনিস বলতে হবে তবে পাবেন, নাল পাবেন না। হ্যাঁ, হাতে হাত তোলা আছে, ঠিক আছে তো? মৃত্যু আগে জীবনকে, তারপর ধন সম্পদ, ধনবত্তার আগে, ধনবত্তার আগে না, দারিদ্রতার আগে ধনবত্তাকে। হ্যাঁ বেশ, তারপরে তোমার যৌবনকে, বার্ধক্যের আগে যৌবনকে। বেশ, নম্বর চার হবে না, আর দুটো বলতে হবে না, আর বাকি দুটো বলুন। ব্যস্ততা আসার আগে অবসর কে, আর লাস্টটা তাহলে বাতিল না, একটার জন্য কি একটা কে বলতে পারবে? আল্লাহ তালা সবাইকে যে যায় খায় দিন, আপনারা যেভাবে অংশগ্রহণ করছেন এভাবে অংশগ্রহণ করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেবেন।